السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার পরে দ্বীনের কিছু বিষয় জানার জন্য আবারও বসার তৌফিক ইনায়াত করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা তাগুত নিয়ে আলোচনা করছিলাম, বড় বড় তাগুতগুলো কি সে বিষয়গুলো আলোচনা হচ্ছিল। বলা হয়েছিল তাগুত বলা হয় আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করা হয়, আনুগত্য করা হয়, যাদের দেওয়া আইন কানুন মানা হয় এবং তাতে এরা নিজেরাও সন্তুষ্ট, এরা হচ্ছে তাগুত। বড় বড় তাগুতদেরকে নিয়ে আলোচনা হচ্ছিল। আজকের যে তাগুত নিয়ে আলোচনা হবে তা হচ্ছে গণক, জ্যোতিষী, জাদুকর। এরা তাগুত কেন? এরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটা বড় গুণ হচ্ছে আলিমুল গায়ব। কি গুণ? আলিমুল গায়ব ওয়াস শাহাদা, দৃশ্য অদৃশ্য সব কিছুর এলেম রাখেন একমাত্র কে? আল্লাহ। কোনো মাধ্যম ছাড়া, ভায়া ছাড়া, সরাসরি যিনি নিজের থেকে নিজে এলেম রাখেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য যারাই হোক না কেন, তারা নিজের থেকে কিছু জানে না যতক্ষণ পর্যন্ত কেউ তাদেরকে না জানে। নবীরাও জানেন কখন? আল্লাহ জানানোর পরে। বিষয়টা আপনারা খুব খেয়াল করবেন, নইলে কিন্তু ধরা পড়ে যাবেন। ওরা বলবে যে আল্লাহর নবী বললেন বদরের যুদ্ধের আগের দিন, তোমরা ভয় করো না, আবু জাহেলের লাশ থাকবে এখানে, আবু লাহাব এখানে, আবু লাহাব তো না, ওতবা সাইবা। এবং পরের দিন ঠিক এরকম পাওয়া গেল, এই তো আলিমুল গায়েব হয়ে গেল। কি উত্তর দিবেন? আল্লাহ তারা জানানোর পরে জেনেছেন, ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানান। নবীদের কাছে ওহি আসে কয়েকভাবে, সরাসরি জিব্রাইল এসে আল্লাহ নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা পৌঁছিয়ে দিল, অথবা আল্লাহ তাআলা নবীর মনের মধ্যে এলহাম করলেন, এলকা করলেন, এটাও ওহী। স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী কিছু দেখলেন, এটাও কি? ওহী। সরাসরি আল্লাহর সাথে কথা বলে জানতে পারলেন, এটাও কি? মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিল, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সরাসরি কথা বলেছিল। তো যত মাখলুক হোক না কেন, সকলের এলেম আল্লাহর পক্ষ থেকে জানানোর পরে। আর জানানোর পরে যদি কেউ জানে, এটাকে এলমুল গায়েব বলা হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসরের ময়দানে আমাদের উঠতে হবে, আমরা বিশ্বাস করি কিনা? এখন আমরা যে হাসর বিশ্বাস করি, আমি এখন খবর দিলাম, আমি কি আলিমুল গায়েব হব? কারণ আমি জেনেছি কোত্থেকে? আল্লাহর রাসূলের থেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনেছেন কার থেকে? আমি যেরকম কোরআন হাদিস পড়ে জানার কারণে আলিমুল গায়েব না, ঠিক আল্লাহর রাসূলও জিব্রাইল থেকে জানার কারণে, মাধ্যমে জানার কারণে কি না, আলিমুল গায়েব না। আল্লাহর রাসূলও আল্লাহর থেকে জানার কারণে আলিমুল গায়েব নন। যে অর্থে আল্লাহ আলিমুল গায়েব, অর্থাৎ নিজের থেকে নিজে জানেন, কারো জানাবার প্রয়োজন নেই, এই অর্থে আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। বিষয়টা ক্লিয়ার হলো কিনা? আটার কোনো ভায়া ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, কারো জানানো ছাড়া, সব কিছু মাধ্যম ছাড়া, যিনি নিজের থেকে নিজে জানেন, এই অর্থে আলেমুল গায়েব একমাত্র কে? আর বাকিরা যদি বলি আলেমুল গায়েব, সেটা কোন অর্থে? আল্লাহর পক্ষ থেকে জানানোর পরে। আর জানানোর পরে যদি কেউ জানে, ওটাকে কি বলা যায় না? আলেমুল গায়েব বলা যায় না। তাহলে তো আমরা আলেমুল গায়েব, আমাদেরকে মা বললো তোমার বাপ এইটা, আমরা বিশ্বাস করলাম, আমরা কি জানি যে আসলে আমার বাপকে? আমরা বিশ্বাস করলাম কার কথায়? আমরা তো আলেমুল গায়েব হয়ে গেলাম না। জানানোর পরে যদি কেউ জানে, এটা কি না? আলেমুল গায়েব বলা যায় না। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি তা হলো, আলেমুল গায়েব বলতে যা বুঝায়, নিজের থেকে নিজে জানা, কোন প্রকার ভায়া মাধ্যম ছাড়া, এই অর্থে আলেমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। এটা আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর খাস সিফাত। এখন কেউ যদি দাবি করে সে আলেমুল গায়েব, তো সে কি করলো? আল্লাহর আলেমুল গায়েবের মধ্যে নিজেকে অংশীদার বানাইল। আর আল্লাহর কোন সিফাতের মধ্যে অংশীদার বানানোটাই হচ্ছে কি? শিরক। এবং এটা শিরকে একবারে অন্তর্ভুক্ত, বড় শিরিক, যে শিরিকের মাধ্যমে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এইরকম একদল শিরিক পাওয়া গেল, মুশরিক পাওয়া গেল, গণক, জ্যোতিষী, জাদুকর। গণক যে, সে মানুষের হাত গুনে বলে এই হবে সেই হবে, তাহলে সে দাবি করলো যেন আলেমুল গায়েব হয়ে গেল, সে আল্লাহ সিফাতের মধ্যে নিজেকে অংশীদার দাবি করলো। জ্যোতিষী, সে আকাশের তারকা দেখে বলে দিচ্ছে এই হবে সেই হবে, জ্যোতিষী। জাদুকর, জাদুকর কারা? যারা বিভিন্ন রকমের ভেলকিবাজির মাধ্যমে দাবি করে আমরা এই পারি সেই পারি গায়েব জানে। শরীয়তের পরিভাষায় জাদু কাকে বলে, তো এটা একটা সংজ্ঞা আছে, আজায়েম আর রুকাত ওয়া সিরফিল কুলুব আল আবদান ফাইয়াম রুজু ওয়াক্তুলু। জাদু বলা হয় এমন কিছু মন্ত্র, মন্ত্র এমন কিছু, এমন কিছু বিদ্যা যা মানুষের শরীরের মধ্যেও এবং অন্তরের মধ্যে প্রভাব ফেলতে পারে, প্রভাব সৃষ্টি করতে পারে, এটা আল্লাহই দিয়ে দিয়েছেন। ফাইয়াম রুজু, এতে সে অসুস্থ হয়ে পড়ে, ওয়াক্তুলু, সে মারাও যায়, ওয়ফারিকু বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা ঘটে যায়, ওয়ায়াখুযু আহাদুজ যাওজাইনি আন সাহিবিহি, এরকম স্বামী স্ত্রী একজন আরেকজনের থেকে প্রতিশোধ নেয়, মারামারি করে, এটা জাদুর প্রভাবে না হতে পারে। কোরআনের সূরায়, কোরআনের ভিতরে আয়াতটা আছে, ফায়াতা আল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, কোরআনে আছে এটা। ওই যে দুইজন ফেরেশতা অবতীর্ণ হয়েছিলেন, হারুত এবং মারুত, তাদের সম্পর্কে বলা আছে ফায়াতা আল্লামুনা মিনহুমা, লোকেরা তাদের দুজন থেকে শিক্ষা লাভ করত। কি শিক্ষা করত? মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, এমন বিদ্যা তারা অর্জন করত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা ঘটানো যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা ঘটাত। এরকম সূরা নাসের ফালাকের মধ্যে আছে, আমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আউযু রাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, তারপরে আমিন শাররিন নাফাসাতি, নাফাসাত, নাফাসাত মানে হচ্ছে ফুৎকার দেওয়া, আর ওকাদ মানে হলো গিড়া, ওই যে সুতায় গিড়া দেয় আর ফুঁদায়, এটা জাদু করার একটা সুরত, একটা পদ্ধতি। তো এখানে এই সুরে আমাদেরকে আল্লাহ তাআলা শিখালেন, তোমরা এর থেকে আল্লাহর কাছে পানা চাও। তো এটা জাদুর একটা অংশ, এই জাদুকররা এগুলো করে করে মানুষের মধ্যে এই ক্ষতিগুলো করতে চায়। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুঘর থেকে বাঁচার জন্য হুকুম করেছেন। যেমন সাতটা যে বড় বড় গুনাহ, এর মধ্যে একটা আছে কি? জাদু, জাদু করা এবং এগুলোর কাছে যাওয়া, জাদুকরদের কাছে যাওয়া বা নিজে জাদুকর হওয়া, দুটোই সমান গুণা। এদের কাছে যাওয়াও যাবে না এবং এদের কথায় বিশ্বাস করা যাবে না। এটা একটা তাগুতের একটা বড় অংশ, এদের থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। আর একটা বড় তাগুত হচ্ছে পীর ফকির, কবর মাজার দরগা, এগুলো তাগুত। জিন্দা তাগুত, মরা তাগুত। জীবিত তাগুত হলো জীবিত পীর, আর মরা তাগুত কোনগুলো? কারণ এদেরকেও আল্লাহর পরিবর্তে কি করা হয়? এবাদত করা হয়। আর তাগুত আমরা কাকে বলেছি মনে আছে না? তাগুত কাকে বলে? আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করা হয়, অর্থাৎ আল্লাহর জন্য যে এবাদত গুলো খাস, ওই এবাদত গুলো যাদেরকে করা হয় এবং তারা এটা সন্তুষ্ট, তারা কি এতে সন্তুষ্ট, এরা তাগুত হবে। এখন আপনি বলবেন খ্রিস্টানেরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে, ঈসা আলাইহিসসালামের ক্রুশ তৈরি করে বা মূর্তি তৈরি করে পূজা করে, এই জন্য কি ঈসা আলাইহিসসালাম তাগুত হবেন না? কেন হবেন না? এই জন্য আমরা একটা শর্ত আরোপ করেছি, আল্লাহর পরিবর্তে যার ইবাদত করা হয় এবং সে এতে রাজি, সে এতে কি, অর্থাৎ যার ইবাদত করা হয় সে এটা চায়, সে জানতো যে তার এমনটা করা হবে, তারপর না করে যায়নি, অথবা সে বলেই গেছে আমার মৃত্যুর পর একটা মাজার তৈরি করব, মাজারের দামি গিলাপ লাগাইবা, অথবা সে জানতো যে আমার মৃত্যুর পরে মাজার তৈরি হবে, নিষেধ করে যায়নি বা নিজেই তৈরি করে গেল, এলো কি হবে? তাগুত। কারণ আল্লাহর পরিবর্তে তার ইবাদত করা হয়। আপনি বলবেন যে তার ইবাদত সেজদা করা হয় না, এমনও তো অনেক মাজার আছে, সেজদা না করা হলেও তার কাছে প্রার্থনা করা হয়। দোয়া একটা ইবাদত কিনা? ওই যে আমাদের দোয়ার বই একটা আছে, আপনারা নেবেন, তার দোয়া লেখা আছে, দোয়া, দোয়া ইবাদত। দোয়া কি ইবাদত? করবে কার জন্য? আল্লাহর কাছে দোয়া করলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে আল্লাহর পরিবর্তে যদি অন্য কারো কাছে দোয়া করা হয়, তাহলে ইবাদতটা কার হবে? গায়রুল্লাহর হলো। আর আল্লাহর পরিবর্তে যে গায়রুল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর পরিবর্তে যে গায়রুল্লাহর ইবাদত করা হয় এবং সে এতে রাজি, এটার নাম কি? তাহলে যারা জিন্দা পীর কবর তৈরি করে দেয়, মাজার তৈরি করে দেয়, এক অবস্থা রাখে, এগুলো তাগুত। এই তাগুত ভালো করে চিনতে হবে, আপনি চিনলেন না বর্জন করবেন কেমনে? এরকম ভাবে পীর গুলো আরো একটা সর্বনাশ করে, মানুষকে বুঝায় এরা আল্লাহর কাছে সুপারিশ করে নিয়ে যাবে, মাধ্যম ভাইয়া, আল্লাহ এবং আল্লাহর বান্দার মধ্যে কোনো ভাইয়া মাধ্যম নাই কি নাই? আপনি শিক্ষা করেন, এখন আমি আপনাদেরকে দাস দিচ্ছি, আপনাদেরকে সবক দেওয়া হচ্ছে, আমি একজন শিক্ষক, কিন্তু আমি যদি বলি যে আমি আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিব, আমি মাধ্যম, এমনও শোনা যায় কেয়ামতের মাঠে তো ঈশ্বর বলবে যে রাসূলের সামনে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকগুলো এগুলো আপনার উম্মত আর আমার মুরিদ, আপনার উম্মত আর কি আমার মুরিদ, কি সুন্দর! আরে বেটা, তুই যে আল্লাহ রাসূলের সামনে গিয়ে হাজির হইতে পারবে কোনো ইচ্ছা আছে? আর মুরিদ গুলো মাশাআল্লাহ বিশ্বাস করে, একটু চিন্তা করে না যে এই লোকটারও তো হিসেব হবে, এই লোকটা যে পার পাবে তার নিশ্চয়তা আছে, তার সে যে নিশ্চয়তা দিল এটা তার গোমরা যথেষ্ট, সে যে গোমরা, সে যে ভণ্ড, এটা প্রমাণ কি? সে যে বলল যে কেয়ামতের মাঠে আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো আপনার উম্মত আর আমার মুরিদ, তার মানে সে নিজে যে পার পেয়ে যাবে নিশ্চিত, এইরকম নিশ্চয়তা যে দেয় সে লোকটা কি, এটা মনে রাখতে হবে। এরা বিভিন্ন ইবাদত তৈরি করে দেয়, সবক জানার তরিকা সবক আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন সূরা আশ-শুরা এর ২১ নম্বর আয়াত, সূরা সূরা শুরা, কি নাম? শুরা। এই সূরার 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আম লাহুম শুরাকাউ, তাদের কি এমন কোন অংশীদার আছে, শারাউ লাহুম মিনাদ দীনে মা লাম ইয়াদাম বিহিল্লা, তাদের জন্য দিনের এমন কোন শরিয়া তৈরি করে দিল যা আল্লাহ অনুমোদন করেন নাই, আল্লাহ যেটা অনুমোদন করেন নাই এমন শরিয়া তারা তৈরি করে দেয়, তাদের কি এমন কোন শরিক আছে, দেবদেবী আছে, পীর বুজুর্গ আছে? আল্লাহ এরপরে বলছেন, অলাউলা কালিমাতুল ফাসলি, আল্লাহর পক্ষ থেকে একটা বিচারের দিন নির্ধারণ করা আছে, এইটা যদি না থাকতো, লাকুদিয়া বাইনাহুম, তাহলে তাদের মধ্যে চূড়ান্ত ফয়সলা করে দেওয়া হতো, দুনিয়াতেই তাদেরকে চূড়ান্ত ফয়সলা করে দেওয়া হতো। কিন্তু আল্লাহ তাআলা তো একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, এই জন্য দুনিয়ায় কিছু বলা হচ্ছে। কোরআনের সূরা তাওবার 31 নম্বরে বলা আছে, ইত্তাখাযু আহবারাহুম আরবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, ইত্তাখাযু, তারা বানিয়ে নিয়েছে, গ্রহণ করেছে, আহবারাহুম ওয়া রুহবানাহুম, তাদের আহবার এবং রুহবানদেরকে, আহবার মানে আলেমদেরকে আর রুহবান মানে হলো বুজুর্গদেরকে, তাদেরকে মুরব্বীদেরকে, বুজুর্গদেরকে, আহবার মানে শিক্ষিতবীর আর রুহবান হলো অশিক্ষিত বুজুর্গ, আবেদে জাহেল, মূর্খ আবেদ, পীর হয়ে গেছে, বাবা পীর ছিল সেও পীর হয়ে গেছে, এদের নাম কি? রুহবান। দেখবেন গদ্দিন আসিন, কি বলে, একজন কোনোভাবে পীর হইল তো তার 14 গোষ্ঠী কি হবে? পীর, ছেলে পীর, তারপরে দাদা পীর, নানা পীর, মামা পীর হতে পারে, পীর সাহেবরা আবার কমপক্ষে দুইজনকে দিয়ে দেয়, এক ছেলে যদি অ্যাক্সিডেন্ট করে বা মারা গেল তাহলে কি হবে, নিজের খানদানের বাইরে যা না যায় শুনে আরেকজনকে বিকল্প দিয়ে রাখে, চরমনায় যে পীর মারা গেল তার দুই ছেলেকে খেলাফত দিয়ে গেল, কয় ছেলেকে, কি কি, রেজাউল করিম আর ফয়জুল করিম, এই দুইজনকে খেলাফত দিয়ে গেছে। এখন বর্তমানে পীর বানানো কাকে? রেজাউল করিম পীর, আর ফয়জুল করিম লাইনে আছে, যদি রেজাউল করিম মরে যায় বা অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে, সে পীর হয়ে যাবে, রাজতন্ত্র আর কি, রাজতন্ত্রে এমন কিছু সিস্টেম আছে। আর যদি মনে করেন ফয়জুল করিম মরগা মরল না, তার আরো কয়েকটা ছেলে হয়ে গেল, এই মারা যাওয়ার সময় আবার করবে কি, ওই রেজাউল করিম যদি না পায় সেজন্য কি করবে, নিজের ছেলে কয়েকজন খেলাফত দিয়ে দেবে, এরকম বিষয়গুলো আছে। এই চরমনের বড় পীর যখন মারা গেল তো পীরের ভাই আছেন আরো, এসাক সাহেবের আরো কি আছে, ছেলে আছে, এসাক সাহেবের এক ছেলে আছে, অত যে পীর মারা গেল পীর আপন ভাই আছে একজন, ফজলুল করিমের আপন ভাই আছে একজন, মোবারক করিম, কি নাম, এখনো জীবিত আছে, মোবারক করিম বড় ভাই, এই পীর মারা যাওয়ার সময় তাকে কিন্তু পীর বানিয়ে যায় নাই, খেলাফত দিয়ে গেল তার নিজের দুই ছেলেকে, মোবারক করিম আউট। এছাড়া তার আরো তিনজন সৎ ভাই আছে, কয় ভাই আছে, তিনজন সৎ ভাই আছে, কাউসার, ফেরদাউস, আরো জানা কি নাম যেন ভুলে গেছি, হ্যাঁ নাম এলাকার না খালি আরো সম্পর্ক সামনে দিক দিয়ে, যাই হোক, তো সে বিষয়টা হচ্ছে এরকম গদ্দিন আসীন হয়, এগুলো সম্পর্কে আল্লাহ বলছেন সূরা তাওবার 31 নম্বর আয়াতে, ইত্তাখাযু আহবারাহুম আরহবানাহুম, আহবার মানে হচ্ছে হেব্রুনের বহুবচন, হেব্রুন বলা হয় বড় বিজ্ঞ আলেমদেরকে, আর রুহবান হচ্ছে রাহেব বৈরাগী, এমনে দুনিয়া ত্যাগ করে সে দরগায় বসে গেছে, খানকায় বসে গেছে, আবেদ হয়ে গেছে, পীর হয়ে গেছে, তিন চিল্লে লাগাইল পীর হয়ে গেছে, এখন এরকম ভাবে শিক্ষিত পীর অশিক্ষিত পীর, আহবার হচ্ছে শিক্ষিত পীর আর রুহবান হচ্ছে কি, আল্লাহ বলছেন এদেরকে রব বানিয়েছে, আর বাবা মিন দুনিল্লাহি, আল্লাহর পরিবর্তে এদেরকে রব বানিয়ে নিয়েছে। এ আয়াতের তাফসীর আপনারা বারবার শুনেছেন, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ নবীর কাছে আসলেন, এ আয়াত শুনলেন, আপত্তি করলেন যে না, আমরা তো আমাদের আহবার রহবানদেরকে রব বানাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আচ্ছা বলো, তারা যদি কোনো জিনিসকে হালাল বলে, যদিও আল্লাহগুলো হালাল করেন নাই, তোমরা হালাল মানো কিনা তা তো মানো, তারা যদি কোনো বিষয়কে হারাম বলে অথচ আল্লাহগুলো হারাম করেন নাই, তোমরা হারাম মেনে নাও কিনা তা তো মানি। আমাদের দেশেও দেখবেন পিসাবরা আল্লাহ হারাম বলল, পিসাব কি বলল? হালাল হয়ে যায়। তুমি এটা তো আমাদের পিসাবরা করে না। আদি ইবনে হাতেম তো প্রশ্ন আপনাদেরও আছে, আপনারা মেহরবানি করে পীরদের বইগুলো পড়বেন, এই জন্য জানার জন্য। আপনারা আজকে গিয়ে খুলবেন চরমনায় পীরের বই আছে, আশেক মাসুক, কি বইয়ের নাম? আশেক মাসুক বইয়ের নাম। এই বইয়ের মধ্যে লেখা আছে, পীর যদি শরিয়াতের বিরুদ্ধে হুকুম করে তো এটা মানতে হবে নিরাপত্তিতে। দলিল দিল কি দিয়ে? এই পীরদের আরো বড় পীর আছে, মাওলানা রুমির নাম শোনেন নাই? এর একটা কিতাব আছে মাসনবী শরীফ, কি নাম? শরীফ। সাধারণ মানুষের কাছে হাদিসের কিতাবের নাম মুখস্থ না থাকলে ওইটার নাম কি আছে? আমাদের এখানে আছে বইটা, আপনাদের দেখে বিভ্রান্ত হবেন না, দেখেন রাখি পড়াবার জন্য, পড়াই না, এটা মাঝে মধ্যে লাগে দেখাবার জন্য। মাসনবী আছে এখানেও, হ্যাঁ। এই মাসনবী শরীফে কবিতা আছে, বামায় সাজ্জাদা রাঙ্গিন কুন গারাত পীরে মোগা গুয়াত, তোমার মগা পীর যদি বলে নাপাক শরাব দিয়ে যায় নামাজ রঙিন করে তাতে নামাজ পড়ো, তাই পড়বা। কেসা লিখবে খবর না বুধ জেরা হো রসমে মঞ্জিল হা, আমাদের কওমি মাদ্রাসা ছাত্র তারা তারা এগুলো বুঝে পড়ার সাথে সাথে, হ্যাঁ আপনারা ফাঁসি জানেন না, তো ফাঁসি কবিতা এগুলো। বমায় সাজ্জাদ রঙিন কুন গারাত পীরে মোগা গুইয়া, পীরে মোগা যদি বলে, হ্যাঁ এই যে মাসনবী শরীফ পাওয়া গেছে, মাসনবী শরীফ দেখছেন কি যে কোরআন শরীফ না বুখারী শরীফ না কি মাসনবী শরীফ, এইটার মধ্যে এই কবিতাটা আছে, বা মায়ে সাজ্জাদা রাঙ্গিন কুন, মায়ে মানে হচ্ছে শরাব মদ, নাপাক মদ দিয়ে যায় নামাজ রঙিন করে ওতে নামাজ পড়ো, গারাত পীরে মোগা গুইয়া, যদি পীরে মোগা মানে বড় পীর, মগা পীর যদি তোমাকে বলে তাহলে তুমি কি করো? যায় নামাজ রঙিন করে নাপাক শরাব দিয়ে তাদের নামাজ পড়ো। কেসা লিখবে খবর না বুঝ জেরা হো রসমে মঞ্জিল হা, এইটা লেখা আছে চরমে পীরের বইতে। এইটা লেখার পরে সে কি করছে দেখেন, শয়তান কিরকম সাজাইয়ে গুছিয়ে মানুষকে গোমরা করে। এক ছাত্র জিজ্ঞেস করলো, আমার বুঝে আসে না, ওইখানে বইতে দেখছে অর্থাৎ দেখা যাচ্ছে, কামেল পীর যদি তোমাকে বলে শরিয়াতের প্রকাশ্য শরীয়তের বিরুদ্ধে কোনো হুকুম দেন তা তুমি নিরাপত্তিতে মানিয়া লইবে, কোনো আপত্তি করিবে না। এক ছাত্র এটা মানে নেয়, বলে আমার এটা বুঝে আসে না। তো তারে করলো কি, পিসাব লেখছে বইতে দশ টাকা দিয়ে বলছে, দশ হাজার টাকা দিয়ে বলছে না, এক হাজার টাকা, এক হাজার টাকা, এক হাজার টাকা দিয়ে বলছে তুমি অমুক বেশ্যাখানায় যাও, বেশ্যাখানায় গিয়ে বলবো যে অমুক মেয়ের সাথে আমি জেনা করতে আসছি, পাঠাই জেনা করতে, ছাত্র পাঠাইছে জেনা করতে, পীরে জেনা করতে পারলে তাও দেখতে হইবে, আরে সেখানে গেছে। যাই হোক, তারপরে ঘটনা ভিন্ন আর বানাই রূপকাহিনী আর কি, আমি এটা বলছি আগেও, রূপকাহিনী বানাইছে ওখানে। তো গিয়ে বললো আমি ওইখানে যে পতিতালয়ের বেশ্যাপাড়ার যে মহিলা সর্দার নি তাকে বললাম আমি অমুক মহিলার সাথে জেনা করতে চাই, নাউজুবিল্লাহ আমি নকল করতেছি, এই সমস্ত নকল করাও ঠিক না, আসলে এত খারাপ জিনিস এগুলো, এই হট্টানি পীরের বই থেকে বলতেছি এগুলো, এদেশের ভালো পীর যেটা আর খারাপ গুলো তো মশাল আরো খারাপ, এরা তো কি করে তো আপনি জানেন। তো তারপরে গেল ওই সর্দার নিয়ে জিজ্ঞেস করলো, তুমি যে ওই মহিলার সঙ্গে জেনা করতে আসছো তার ভিজিট জানো কত? তার ভিজিট 1000 টাকা। সে আমি জানি, আমি 1000 টাকা নিয়ে আসছি গেছে জেনা করার জন্য। এখন মহিলা কাঁদে, তো মহিলা কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত তুমি যেটা আসো সেটা করে চলে যাও, তুমি আমার কারণ জিজ্ঞেস করো না, বলে না বলতে হবে। শেষ পর্যন্ত বললো যে আমি একজন ভালো মহিলা, খারাপ মহিলা না, আমাকে এরকম ধরে নিয়ে আসছে এখানে, আমি এক মাস সময় চাইছিলাম যাতে আমার সাথে কেউ এই অপকর্ম না করে, এর মধ্যে আমি তাদের 1000 টাকা তারা কিনছে আমাকে, ওই টাকাটা দিলে আমি ছুটতে পারতাম, এখন সে এক মাস পার হয়ে গেছে, আজকে প্রথম দিন তুমি এই প্রথম রাতে আসছো। এখন ওই যে ছেলে জেনা করতে গেল, সে তালাশ করে হিরো করে দেখে তার বউ হারাই গেছিল, সেই বউটা এটা। ওই বউ পাইছিল এর পিছনে এই ঘটনা কোন ছাত্রের, তার কোন সনদ আছে? মিলাই দিল। এখন ছাত্র মুরিদ যারা তারা এটা পড়ার পরে বলে কি, আরে তো ঠিকই তো, এত সুন্দরভাবে মিলিয়ে দিল, আর জেনা করতে পারে আপত্তি করা যাবে না। এখন যদি কেউ জেনা করতেও পাঠায় তো বেশা পাড়া পাঠালে আপত্তি করা যাবে না, পিসা ভালো জানা। আর এক পীর, এটা চরমে পীরে বইতে নাই, এটা আর এক পীরে বইতে পাইছি, সেখানে লেখছে পীরকে যদি দেখো সে কোনো মহিলার সাথে জেনা করতেছে, তোমরা এতে খারাপ কিছু বলো না। আসলে যদিও দেখো জেনা করতেছে, মূলত সমুদ্রে জাহাজ ডুবতেছে, নৌকা সিঁদুরে পানি ডুবতেছে, নৌকার ভিতরে নৌকার সিঁদুর বন্ধ করতেছে। কি শয়তানি, এই শয়তানও এগুলোর থেকে কি হয়ে গেছে, নৈরাশ হয়ে গেছে। এসব কাহিনী আছে এদের বইতে, আপনারা চরমের পিঠে দেখতে পারেন। বইতে দেখো রেফারেন্স বললাম, আপনি আশেক মাসুক বই পাবেন না, যে বাংলা বাজার আছে না, বাংলা বাজারে ওদের নিজস্ব লাইব্রেরি আছে, এই বইগুলো আবার সব নতুন করে ছাপছে, তাহলে না পাওয়ার কোনো কারণ নেই। আপনারা ওইখানে ওদের লাইব্রেরি থেকে কিনেন, কিনে তারপরে পড়েন, না পাইলে আমাকে ধরবেন, এসে বইটা নিয়ে আসবেন সাথে করে, বইটা সাথে করে নিয়ে এসে না পাইলে আমাকে ধরবেন, যে বইটা সাথে নিয়ে আসতে দেখান, আর না পাইলে আমার বাসায় যেন, আমার বাসায় বই আছে। তো যাই হোক, বিষয়গুলো হচ্ছে এরকম, এরা শরিয়াত তৈরি করে, এরা কি করে সেটা একটা প্রমাণ দেখাই দাও। তাছাড়া বেদে মারেফাতের শেষ দিকে দেখবেন লতিফার জিকির, ছয় লতিফার জিকির, সেখানে লেখা আছে পরিষ্কার, ছয় লতিফার জিকির কোরআনে পাকে ও হাদিস শরীফে নাই, তবে আল্লাহওয়ালা গণ, আল্লাহর অলিগণ আল্লাহকে পাইবার জন্য একটা রাস্তা হিসেবে তৈরি করেছে, স্বীকারই করা আছে ওখানে যে আল্লাহর কোরআনে হাদিসে নাই। তাহলে কোরআন হাদিসে নাই, শরিয়াত তৈরি করে দিল, মানুষ তা মুরিদরা মানে না, এগুলো লতিফার জিকির করে, আল্লাহ এটাই বলেছেন আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীনে মা লাম ইয়াজম বিল্লাহ, তাদেরকে এমন কোন শুরাকা আছে, দেবদেবী আছে, যারা শরিয়া তৈরি করে দিয়েছে, যা আল্লাহ অনুমোদন করেন নাই, আল্লাহ যেটা অনুমতি দেন নাই এমন শরিয়া তৈরি করে দিচ্ছে। এটা কোরআনের কত নম্বর সুরা আছে, সুরা সুরার কত নম্বর আয়াত, 21 নম্বর আয়াত। আর ওই যে ইত্তাখাযু আহবারাহুম আরহবানাহুম, এটা সুরা তওবার 31 নম্বর আয়াত, তারা এদের আহবার এবং রুহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। কোরআনে আল্লাহ তাআলা এজন্য সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ আকবার, দেখেন কি সুন্দর আল্লাহ তাআলা বলছেন, কুল আতুনাব্বিউন আল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, তোমরা কি আল্লাহকে জানিয়ে দিচ্ছ, আল্লাহকে সংবাদ দিচ্ছ এমন জিনিস সম্পর্কে যা আল্লাহ জানেন না আসমানে এবং জমিনে? আমরা বলি না আমাকে শিখাচ্ছ? তো আল্লাহ এরকম একটা কথা বললেন এখানে, আতুনাব্বিউন আল্লাহা, তোমরা কি আল্লাহকে সংবাদ দিচ্ছ, আল্লাহকে জানাচ্ছ, বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, এমন জিনিস সম্পর্কে যা আল্লাহ তাআলা জানেন না যে আসমানে বা জমিনে কোথাও এটা আছে। এরপর আল্লাহ বলছে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা আল্লাহর সঙ্গে যে শরীক করছে এতে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে এবং অনেক পবিত্র। এটা ছিল পীর বুজুর্গদের তাগুত হওয়ার কতগুলো আলোচনা। কাজী পীর ফকির কবর মাজার দরগা এগুলো সবই তাগুত, এগুলো সবগুলো কি, যেগুলোর এবাদত করা হয় আল্লাহর পরিবর্তে, যেগুলোর কি করা হয়, এবাদত করা হয়। এরপরে আর একটা তাগুত আছে, তাকলিদ আবা, বাপ দাদার তাকলিদ করা। দেখবেন এটা আমাদের দেশে প্রায় লোকই বলে, যখন আপনি কোরআন হাদিসের কথা বলবেন প্রায় বলে, আরে বাপ দাদার যুগ থেকে করেছে এগুলো, বাপ দাদার থেকে করে আসছে এগুলো, আর তোমরা নতুন কি লইয়া আসলা, কোন যে পাইলা, তারা কি হাদিস কোরআন কম জানে, এটা বলবে। এই সম্পর্কে আছে, দেখেন কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যতগুলো নবী দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীদের কি প্রায় একই কথা বলা হয়েছিল, যে তুমি নতুন কথা বলতেছো, আমরা বাপ দাদার যুগ থেকে ইসলাম করেছি, বাপ দাদার যুগ থেকে করেছি, এবং সাথে সাথে কয়েকজন ওলির নাম বলে দিলেন। তাহলে কি শাহজালাল রহমতুল্লাহ আলাই, খানজাহানা রহমতুল্লাহ আলাই, আজমির রহমতুল্লাহ আলাই, তারা কি সব তাগুত? হ্যাঁ, এরকম নাম বলবো কয়েকজন, নিজামুদ্দিন আউলিয়া, আশরাফ আলী থানভী, অমুক তমুক। এখন আপনি কি বলবেন, আপনি কিন্তু কারো নাম বলেন নাই, এই চরিত্রটাই ছিল যুগে যুগে বিভ্রান্ত ছিল যারা তাদের। দেখেন আমি সূরায়ে নূহ, সূরায়ে নূহর আচ্ছা 71 নম্বর সূরা 23 নম্বর আয়াতে বলা আছে, হযরত নূহ আলাইহিস সালাম যখন বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ওহে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। উনি কিন্তু কোন ওলি বুজুর্গের নাম নেন নাই, বলছেন নাকি? বলছেন আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ নাই, কেউ নাই। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো কি, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا, পাঁচটা বুজুর্গের নাম বলো একসাথে, ওয়াদ, সুয়া, ইয়াগুছ, ইয়াউক, নাসর, এই পাঁচজন সম্পর্কে তাফসীর কিতাব পড়বেন আপনারা, এই সূরা নূহের 23 নম্বর আয়াতে তাফসীর দেখবেন ইবনে কাসিরে, বুখারীতে আছে। এরা ছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কয়েকজন বড় বড় আলেম, হঠাৎ করে এরা মারা যায়। মারা যাওয়ার পরে লোকেরা করলো কি, দেখেন এই লোকগুলোর দোষ না, আমরাও যে শাহজালাল আমাদের দোষ দেই না, এরকম ভাবে আজমিরি আমাদের দোষ দেয় না, ওনারা বলে যান না যে মাজার তৈরি করো, বলছেন নাকি? ওরা বলেন নাই, ওনারা মুজাহিদ ছিলেন না, ওনারা তাগুত না, ওনারা যারা ওনাদের কবর পুজো করতে যারা ডাকে এরা তাগুত, এখন যারা জীবিত বসে আছে ওখানে ওনাদেরকে আমরা তাগুত বলি না, ওনারা যেহেতু বলে যান নাই আমাদের কাছে কোনো প্রমাণ নাই যে বলে গেছে, যেরকম প্রমাণ আমাদের কাছে নাই। ওনারা যদি বলে গিয়ে থাকেন বা নিজেরা মাজার তৈরি করে যেতেন তাহলে কি হতেন? ওনারা নিজেরা মাজার তৈরি করেও যান নাই, ওনারা এগুলো বলেও যান নাই, বরং আমাদের জানা মতে আমরা যতটুকু জানি আল্লাহু আলাম তাতে জানি যে ওনারা আসছিলেন কি জন্য, যুদ্ধ করার, জিহাদ করার জন্য। সেই হিসেবে ওনাদের নিয়ে আমাদের কোনো কি নাই, দ্বন্দ্ব নাই, কোনো আপত্তি নাই, আমরা ওনাদেরকে তাগুত বলছি না। কিন্তু এখন যারা এইগুলোর দিকে আহ্বান করে তারা কি তাগুত, এটা ক্লিয়ার থাকবে আপনারা। আপনারা আবার গিয়ে বলেন না যে কি আছে খাজা মনির দৃষ্টি তাগুত, নিজামুদ্দিন আউলিয়া তাগুত, শাহজালাল তাগুত না, আমরা তাগুত বলি না, বরং ওনাদের ইতিহাস থেকে আমরা যত জানি তারা তাতে কি বুঝি আমরা, ওনারা মুজাহিদ ছিলেন। ইতিহাস পড়েন, শাহজালাল আহমদুল্লাহ উনি যুদ্ধ করার জন্য আসছিলেন, সে রাজা গৌর গোবিন্দ, ওখানে কোরবানি করা আকিকা দেওয়া নিষেধ ছিল, বোরহানউদ্দিন নামে এক লোকের একটা ছেলে হয়েছিল, অনেকদিন পরে পুত্র সন্তান হলো, সে খুশি একটা গরু আকিকা দিয়েছিল, রাজা গৌর গোবিন্দ তাকে ডাকাইয়া তার হাতও কেটে দিল কোরবানি করছে হাত দিয়ে, আর যে ছেলের জন্য আকিকা দিয়েছিল সে ছেলেকেও জবাই করে ফেলছিল। এটার জন্য তৎকালীন মুঘল সম্রাটের কাছে সে সাহায্য চাইল, তারা বারবার হামলা করলো, শেষ পর্যন্ত শাহজালাল আহমদুল্লাহর নেতৃত্বে একদল যোদ্ধা পাঠাইল, তারা হামলা করে গৌর গোবিন্দকে ওখানে ভাগাই দিল। এবার ওনার সংক্ষিপ্ত ইতিহাস, তাহলে এতে দেখা যায় সে ছিল কি যোদ্ধা মুজাহিদ। তাহলে ওনাদের আমরা অবশ্যই দোষ দিই না, ওনাদের ব্যাপারটা আমরা ধারণা করি তারা সত্যি কি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ আলাম, আমরা ধারণা করতে পারি, কেউ সার্টিফিকেট করতে, সার্টিফিকেট দেওয়া মালিক কে? এই যে অমুকে আল্লাহর ওলি, একটা নিশ্চিত আল্লাহর ওলি, এটাও আল্লাহর উপরে হস্তক্ষেপ করা, কারণ এইটা জানার মালিক কে? এটা আমরা বলবো না অমুকে নিশ্চিত আল্লাহর ওলি, আপনি বলতে পারেন আমি ধারণা করি মনে করি অমুকে আল্লাহর ওলি, আল্লাহ ভালো জানেন, আল্লাহ এর বেশি বলা যাবে না। দুনিয়াতে একটা চেয়ারম্যান সার্টিফিকেট দেয়, দেখবেন কমিশনার সার্টিফিকেট দেয়, লেখে কি আমার জানা মতে লোকটা ভালো, আমার জানা মতে সত্যের অধিকারী, আমার জানা মতে। আর আমাদের এই লাইনে পীর সাহেবের মুরিদরা আসা মাশাল্লাহ, আমাগো হুজুর ওলিয়ে কামেল পীরে মুকাম্মেল, ওই বেটা তুই কি আল্লাহর এলেমে হাত দিলি, মনে হয় যেন আল্লাহর সাথে কি আছে শরীক আছে। বুখারীর শেষ দিকে আজকে পড়বেন, ওয়ালা নুযাক্কি আল্লাহ আহাদা, আল্লাহর উপরে কারো তাজকিয়া করার অধিকার নাই, যে কাজটা কার সেই কাজটা আপনি করলে কি করে আল্লাহর কাজে হস্তক্ষেপ করলেন, এটা জায়েজ নাই, হারাম। এই পীরের মুরিদরা যে কত কারণে মুশরিক, আপনি প্রত্যেকটা পদে পদে মুশরিকেরা, মুশরিক মুশরিক তাগুতের একদম উপরে, এরা এরা গেছে কোথায় বা, এরা যেই কাজটা কার সেই কাজটা করছে কি এই মুরিদ, কাজে সে তো আল্লাহ হয়ে গেছে, তাগুতের একদম উপরে গিয়ে আল্লাহর আসনে বসে গেছে। এই জন্য আমরা বলবো কি আমার জানা মতে লোকটা ভালো, ওয়ালা উজাক্কি আল্লাহ আহাদা, আমি জানা মতো লোকটা ভালো মনে করি, তবে আল্লাহর বিরুদ্ধে আমি কাউকে তাজকিয়া করছি না, আল্লাহ ভালো জানেন, এরকম বলবেন। আরো তো বলে এরকম বহু আরো কি পেয়েছি, আল্লাহ ফি খাইর, আল্লাহ আলাউজাকা আল্লাহ হাদা, আমি মনে করি তার মধ্যে অনেক ভালো গুণ আছে, তবে আল্লাহর ব্যাপারে আমি তাজকিয়া করছি না, আল্লাহর যে এলেম যেটা সেইখানে তাজকিয়া সার্টিফাই করছি না। দেখেন তারা কত সতর্ক। এই জন্য আরবদের মধ্যে বেশিরভাগের মধ্যেই যারা আলেম বা যারা ভালো মানুষ, আমি তাদের মধ্যে শিরিক কম দেখছি। আমাদের দেশের মানুষেরা আমল বেশি করতে পারে ঠিক, কিন্তু শিরিক যুক্ত আমল, আর ওদের মধ্যে এত আমল দরকার নেই, ওরা এত আমল করে না, কিন্তু ওদের মধ্যে কি আছে, তারপরে আমল করে না এটা বলা যায় না। আমাদের দেশের মানুষেরা আমলের অনুষ্ঠান করে, ওরা কি করে না, আপনি রমজানে গিয়ে দেখেন আমার দেশে কোন মসজিদে ইতিকাফ করতে লোক পাওয়া যায়, এত পীরের মুরিদ কই রমজানের শেষ দশ দিয়ে ইতিকাফ করার লোক পাওয়া যায়, বাড়াইতে নিয়ে যাবে ইতিকাফ পড়ায়, গ্রাম থেকে টাকা দিয়ে আনে, তারপর চান্দা দিয়ে তারপর ইতিকাফ বসায়। আর মক্কা মদিনা জান না, আরবরা কত কোটি কোটি টাকার মালিক, সব ফালাইয়া শেষের দশ দিন কোথায় থাকে, হারাম শরীফ পড়ে থাকে, মক্কা মদিনা ইতিকাফের জায়গা খুঁজে পাওয়া যায় না। আপনি যদি ইতিকাফ করতে যাবেন মক্কা মদিনা হারাম শরীফের বিশাল এলাকা, এরপরে আপনি এক ইঞ্চি জায়গাও তো খুঁজে পাবেন না, দেখেন যে আসরের পথে দখল হয়ে গেছে, রাত্রে আপনার বসে বসে কাটাবেন সেই জায়গাটা পাইবেন কোনো। আমার তো এবারও যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, আগেও অনেকবার রমজানে ছিলাম ওখানে, এবারও থাকার ইচ্ছা আছে, কারণ রমজানে ওখানে এবাদত করতে যে একটা আনন্দ পাওয়া যায় আলহামদুলিল্লাহ, এটা কাউকে বলে বোঝানো যাবে না। যাদের টাকা পয়সা আছে বিদেশে ঘুরতে যান, অনেকে আছেন যারা মা বাবার সাথে ঘুরতে বিদেশ চলে যায়, একে অনেকে থাকতে পারেন, তাদেরকে বলবো বিদেশে ঘুরতে না যায় কোথায় যান, রমজান মাসে মক্কা মদিনায় গিয়ে থাকেন, তো একটা ইমানের একটা চার্জ হবে, ব্যাটারি চার্জ হবে সব। তো যাই হোক, যে বিষয়টা চলছিল তাকলিদে আবা, বাপ দাদার অনুকরণ অনুসরণ, এখানে নূহ আলাইহিস সালাম যখন বললেন ওরা প্রতিবাদ করলো কি, অকালু লা তাযারুন্না আলিহাতাকুম, খবরদার তোমরা তোমাদের আলেহাদেরকে আল্লাহদেরকে ছেড়ে দিও না, এই আমাদের পীর বুজুর্গদের ছেড়ে দিও না, আলা তাযারুন্না ওয়াদাও ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক নাসরা, ওয়াদ সুআ ইয়াগুস ইয়াউক নাসরা, এদেরকে ছেড়ে দিও না, দিল কো একজন বুজুর্গের নাম বলুন, এটাই করে এরা, এটা না, এরা আসলে এরা নিকাস ছিল, যে বললাম না যে প্রসঙ্গে বললাম, এরা হাদিসে আছে, বুখারীর হাদিসেও আছে, ইবনে কাসিরও আছে, এরা ছিল মূলত কয়েকজন ভালো ভালো আল্লাহওয়ালা বড় আলেম ছিল, এরা হঠাৎ করে মারা গেছে, মারা গেলে পরে শয়তান এসে বুঝে রেখে লোকদেরকে, এই তোমরা তো সব জাহান্নামে যাইবা, এই যে আল্লাহর অলিগুলো চলে গেছে, তোমরা তো ইসলামের দিক ফিরে আসা নাই, তওবা করো সবাই, কে বলতেছে, শয়তানে যদি ওয়াজ করে তাতেও বলতে হবে কি হবে, শয়তানই আছে তো, মানুষেরা সব ধার্মিক হয়ে গেল, আবার তওবা করলো, শয়তান এবারে বুঝাইলো কি, একটা কাম করো, ওরা যেখানে বসে দার্স দিত ওইখানে ওনার একটা মূর্তি বানাইল, দেখেন শয়তান কিন্তু মূর্তি পূজা করার জন্য বানাইতে পারে নাই, বলছে এতটুকু যে ওনারা যেখানে দার্স দিতেন ওইখানে ওনাদের একটা মূর্তি তৈরি করে নাও, তাহলে সুবিধা হবে কি, এরপরে ওনাদের বক্তব্যগুলো ওখান থেকে বলতে থাকো, আর মনে মনে ধ্যান করো যেন ওনার মুখ থেকে কথাগুলো বের হচ্ছে, তাহলে তাসির বেশি হবে, কি হবে, ওই যে পীরের মুরিদের কাছে তাসির বেশি হয়, তাসির বেশি হবে। এই ওরা মূর্তি তৈরি করলো, শয়তান কিন্তু এতটুকু বলে দিয়ে শেষ, ও চলে গেছে এখান থেকে। এরপরে ওই প্রজন্ম গেল, আর এক প্রজন্ম আসলো, আর এক প্রজন্ম আসলো, এরপরে আস্তে আস্তে লোকেরা কি করা শুরু করলো, ওই মূর্তিগুলোর পূজাই শুরু করে দিল, এইভাবে মূর্তি পূজার প্রচলন শুরু হয়, এটা বুখারি হাদিসেও আছে আর ইবনে কাসিরেও আছে। তো এই যে পাঁচজন, এই পাঁচজনের আমি দোষ বলতেছি না, কিন্তু এই পাঁচজনের নাম ওরা বলে দিল, এদেরকে ছাড়া যাবে না, মানে এদের নামে এরকম মাজার তৈরি হয়ে গেছিল, মূর্তি তৈরি হয়ে গেছিল, এখন যেমন মাজার তৈরি কাদের নামে, এখনো যদি আমরা বলি মাজার তৈরি করা যাবে না, শাহজালালের মাজার, খানজাহানের মাজার, নিজামুদ্দালের মাজার, আজমিরের মাজার, হ্যাঁ বড় বিশ্বের মাজার, তাহলে এগুলো কি হবে, বাস আপনাকে দিল একটা গোল দিয়ে, দুরুদ আছে, তরিকে দুরুদ আছে পড়তেছে এরা, পীরের নামে দুরুদ আছে, এদের তো আসল তো নবী না, এদের আসল তো হলো কে, পীর, নবী পরে, নবী লাগে না এদের। তো যাই হোক, এদেরকে নিয়ে আমাদের পরিষ্কার হওয়ার জন্য আমরা আলোচনাগুলো করছি। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, সালে আলাইহিস সালাম যখন তার কওমকে দাওয়াত দিলেন, একই কাহিনী, ওরি দাওয়াত দিলেন সূরা ইহুদের 61 নম্বর আয়াতে বলা আছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইবাদত করার কোনো কেউ নাই। কওমের লোকেরা বলল কি, দেখেন সূরা ইহুদের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওরা জবাব দিল ক্বালু ইয়া সালেহ, তারা বলল হে সালেহ, কদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা, তুমি তো এতদিন পর্যন্ত আমাদের মধ্যে একটা আশার আলো ছিল, তুমি একটা ভালো মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ, তোমাকে নিয়ে আমাদের বড় আশা বসা ছিল, বড় একটা পীর হইবা, হ্যাঁ তোমার একটা বড় মাজার তৈরি করব, সব তো শেষ করে দিলা তুমি, কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা, তুমি তো ইতিপূর্বে আমাদের মধ্যে একটা আশার পাত্র ছিলে, তুমি কি আমাদেরকে বারণ করছো ওই সমস্ত জিনিসের ইবাদত করার থেকে, নিষেধ করছো যা আমাদের বাপ দাদারা করে গেছে, বাপ দাদারা করে গেছে, দলিলটি কি, এটাই আমি দেখাচ্ছি এখন, বাপ দাদা পাওয়া গেল সূরা হুদে 62 নম্বর আয়াত। আসুন আবার আরেক নবী শোয়েব আলাইহিস সালাম, মাদিয়ান গোত্রের নবী ছিলেন, এটা হুদের 84 নম্বর আয়াত আছে, কইলা মাদিয়ানা আকাহুম শোয়েবা, মাদিয়ানদের কাছে তাদের ভাই শোয়েবকে পাঠাইলাম, فقال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره, তিনিও তার কওমকে দাওয়াত দিলেন হে আমার জাতি তোমাদের কোনো ইলাহ নাই এক আল্লাহ ছাড়া। লোকেরা কি বলল, قالوا يا شعيب وصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا, আবা আবা মানে কি, বাপ দাদা পূর্বপুরুষ, আবুন মানে বাপ আর আবা তার বহুবচন, মানে কি বাপ দাদা পূর্বপুরুষ। হুদ আলাইহিসসালামকে তারা বলল সূরা হুদের 87 নম্বর আয়াতে আছে, হে সালে তোমার সালাত কি তোমাকে হুকুম করে খালি এইটাই যে আমরা বাপ দাদার যে যুগ থেকে যারা ইবাদত করে আসছে, আমাদের বাপ দাদারা যারা ইবাদত করে গেছে ওইটা ছেড়ে দেই, এটাই তোমার সালাতে হুকুম করে আসা পারে না কিছু করবার, বাপ দাদা একই কথা চলে আসলো। এরকম ভাবে কোরআনের সূরায় যুখরুফের 23 নম্বর 24 নম্বর আয়াতে দেখছেন লেখা আছে, যে কোনো সম্প্রদায়ের কাছে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, সেখানে ওখানে যারা অহংকারী যারা সচ্ছল ধনী শ্রেণী লোক তারা বলতো কি, ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন, আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি একটা কাজ করতে, ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন, আমরা তাদের অনুসরণ করতে থাকবো, আমরা এগুলো ছাড়বো না। এটা সূরা যুখরুফের 23 এবং 24 নম্বর আয়াতে বলা আছে। এরকম ভাবে যত নবীদেরকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন সব নবীরাই এরকম দাওয়াত দিয়েছেন, আর সব নবীদেরকে তার উম্মতেরা একই কথা বলেছে যে এভাবে আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি। আমরা তাগুত সম্পর্কে এক আলোচনা করলাম, এখন তাগুত বর্জন করবো কেমনে, এই কথাগুলো বলি সপ্তাহ শেষ করবো ইনশাআল্লাহ। তাগুত বর্জন করব কয়েকভাবে, এক নাম্বার তাগুতের এবাদত বাতিল এ আকিদা পোষণ করব, এক নাম্বারের আকিদাগত বর্জন, এক নাম্বার কি কেমনে বর্জন করব, যে তাগুতের এবাদত করা যাবে না, তাগুতের আনুগত্য করা এই আকিদা পোষণ করব, আকিদাগতভাবে বর্জন করব আগে, এটা প্রথম কাজ। কোরআনে বলা আছে সূরায়ে হজের 62 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, যালিকা আর এটা এজন্য যে নিশ্চয়ই আল্লাহই সত্য, আল্লাহই কি, ওয়ান্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আর আল্লাহর পরিবর্তে যাকে ডাকে সে কি বাতিল, ওয়ান্নাল্লাহ হুয়াল আলিয়ুল কাবীর, আর আল্লাহ হচ্ছেন আলী সমুচ্চ এবং সুমহান। এটা কত নম্বর আয়াত সূরা হজের, 62 নম্বর আয়াত। তাহলে আকীদা পোষণ করতে হবে, এক নাম্বার যে আল্লাহ হচ্ছেন হক, আল্লাহ কি আর বাকি সব কি বাতিল, এই আকীদা পোষণ করার মাধ্যমে তাগুতকে বর্জন করা, এক নাম্বার। দুই নাম্বার তাগুতকে পরিত্যাগ ও তাগুত থেকে দূরে থাকার মাধ্যমে, তাগুত থেকে আকীদা পোষণ করব, এরপরে আবার গিয়ে ওদের সাথে খাতির লাগাব না, ওদের কাছে যাবো না, ওদের ধারে কাছে বিসবো না, নিরাপদ দূরে থাকবো। ওই যে ট্রাকের পিছনে লেখা থাকে কি, 100 হাত দূরে থাকুন, 200 গাছ দূরে থাকুন, নিরাপদ দূরে থাকুন। আরে এখন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে সেদিন, পুলিশ থেকে নিরাপদ দূরে থাকুন, পুলিশ থেকে বলতে গেলে পুলিশ একদল কি জান দানব, ওইটি রাগ যেমন কি ঘাতক দানব এবং কি পুলিশ একদম ঘাতক দানব, এর থেকে দূরে থাকতে হবে। দেখ ভালো কথা বলছে, খারাপ না, এই তো নিজে আগে আমল করা উচিত ছিল নাকি? আচ্ছা, তারপরে আল্লাহ বলছেন, দেখেন সূরা নাহালের 36 নম্বর আয়াতে বলা আছে এটা, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত, আমি সব রসুল উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে আদেশ দিয়ে যে আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকো। ইজতিনাব মানে কি? ইজতিনাব জাম্বুল মানে দূরে থাকা, ইজতিনাব মানে নিরাপদ দূরে থাকা, ইজতিনাব মানে কি জানাবা শব্দের অর্থ দূরে থাকা, আর এই যে তানাবা মানে একেবারে নিরাপদ দূরে থাকা। হ্যাঁ, ওই পীরের আসর পড়বে না, পীরের মুরিদরা আপনাকে খপ্পরে ফেলাইতে পারবে না, পীর আপনাকে প্রভাব ফেলতে পারবে না। এখন নিজেরা জামাত করবেন, আর নইলে বলছি না ওই যে জামাতে ব্যায়াম করবেন, নামাজ একে পড়ে নেবেন। আবার জামাতে ব্যায়াম করবেন কি জন্য, এটার কারণ আছে, কারণ আপনি মসজিদ যদি ছাড়েন দুইটা ক্ষতি, একটা আপনি যে দাওয়াত দিবেন দাওয়াতে লোক পাবেন, আপনাকে ওরা একটা এক ঘরে করে ফেলবে, আর আপনি মসজিদে আসা যাওয়া করলে একদল লোকের সাথে আপনার কি হলো পরিচয় হলো সম্পর্ক থাকলো, আপনি আস্তে আস্তে দাওয়াত দিবেন, কিন্তু ইমাম সাহেবকে দাওয়াত দিবেন না, ইমাম সাহেবকেও দিবেন না, কোনো পীরের মুরিদকেও, আপনি দাওয়াত দিবেন দেখবেন কারা, যারা এখনো খালি আছে তাদের মাথার মধ্যে এখনো তাগুত ঢুকে নাই, এগুলো আগে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে মোটামুটি একটা শক্তি অর্জন করেন, তারপর ইমাম সাহেবকে দাওয়াত দেন, মাশাআল্লাহ ইমাম সাহেব শুনবে, দেখবে এতগুলো লোক আছে একসাথে, না মানলে আমার চাকরি শেষ, তখন দেখবে যে মাশাআল্লাহ চাকরি করলাম। এই পদ্ধতি অবলম্বন করবেন, ক্ষমতা আপনার কোনো পীর কেউ দাওয়াত দিতে না, পীরে মুরিদ কেউ না, ইমাম সাহেবকেও না, এগুলো ঝামেলা করে অনেক। আপনারা এখন কয়জন গোড়াবা গোড়াবা গোড়াবা গোড়া বোঝেন তো, আল্লাহ রসুল বলে গেছেন বাদা আল ইসলাম গরিবান, ইসলাম শুরু হয়েছে অপরিচিত পথিক মুসাফারের মতো। গরিব মানে কি বাংলা গরিব নাকি, এটা গরিব মানে কি একজন মুসাফির, আপনি যখন ঢাকা প্রথম আসতেন আপনার চিন্তু কেউ, এখন আপনি আসতেন এখানে সবার সাথে পরিচয় হয়ে গেছে, ভাই কত ভাই পেয়ে গেছেন, আপনি যদি প্রথম আসতেন ওই দিন আপনার নাম কি গরিব, ওই দিন আপনার নাম ছিল কি গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামটা এরকম গরিব মানে কি অপরিচিত পথিক মুসাফিরের মতো যাত্রা শুরু করেছে, ওয়াসাইয়াউদু কামা বাদা গরিবান, আবার ইসলাম সেই অপরিচিত পথিক মুসাফিরের মতো কি হবে ওই অবস্থায় ফিরে যাবে। এখন ইসলাম সেই অবস্থা আছে না, ইসলাম যেটা ইসলাম কোরআন হাদিসের ইসলাম সেই ইসলাম কোন জায়গায় আছে, সেই ইসলাম কেউ চিনে, এই জন্য কেউ রহস্য করে বলে ইসলাম দর কিতাব মুসলিম দর গোর, ইসলাম আছে কিতাবে মুসলিম আছে কবরে, মানে মুসলিম যারা সাহাবীরা ছিলেন চলে গেছেন, এখন যারা তারা কারা, এরা মুসলিম বলা যায় না কি বলা যায় না, এরা মুসলমান, এরা কি এরা মুসলিম না মুসলমান, এই আকীদা পোষণ করা। 2 নম্বর গেল তাগুত থেকে নিরাপদ দূরে থাকা, 2 নম্বর গেল, 3 নম্বর তাগুত কেমনে বর্জন করব, 3 নম্বর দুশ্মনী বা শত্রুতার মাধ্যমে ওদের সাথে দুশ্মনী করব, শত্রুতা পোষণ, এরা আমার শত্রু যে ঘৃণা করবো শত্রুতা, এটা দলিল আছে। আল্লাহ তাআলা বলছেন কাল আফারাইতুম মা তাআবুদু কুনতুম তাআবুদুন আনতুম ওয়া আবাকুম আখদামুন ফাইন্ড আদুবুল্লি আদুবুল্লি ইল্লা রাব্বুল আলামিন, এটা আছে সূরায়ে শুআরা, এই সূরা 75 নম্বর সূরার 77 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা এবং তোমাদের অতীত বাপদাদারা যেসব জিনিসের ইবাদত করে আসতেছো সেগুলি কখনো তোমরা চোখে চোখ মেলে দেখোনি, দেখেছো এরা সবাই তো আমার দুশ্মন একমাত্র রব্বুল আলামিন ছাড়া, এরা সবাই আমাদের কি দুশ্মন, তাহলে শত্রুতা পোষণ করতে হবে, বোঝা গেল এটা। 4 নম্বর শত্রুতা পোষণ করবো না খালি, ওদের ভিতরে ক্রোধ আছে আমাদের, ক্ষোভ আছে ক্ষোভ রাগ এবং ঘৃণা করব, এটা হলো সূরায়ে মুমতাহিনার 4 নম্বর আয়াত আছে, কোথায় আছে সূরায়ে মুমতাহিনা 4 নম্বর আয়াতে লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম আল্লাযীনা মা إذ قالوا لقومهم আল্লাহ বলছেন তোমাদের জন্য আদর্শ রয়েছে, উত্তম আদর্শ রয়েছে কার মধ্যে? ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে। কি করেছিল তারা? দেখেন আপনাদের আদর্শ এটা, আমাদের সবার আদর্শ এই কাজটা করতে হবে, আদর্শ মানে কি? এটা অনুসরণ করতে হবে। কি করতেছেন? إذ قالوا لقومهم যখন তারা বলেছিলেন তাদের জাতিকে, ইন্না বুরাউ মিনকুম আমরা তোমাদের থেকে বারা করছি, সম্পর্ক ছিন্ন করছি, অমিম্মা তাআবুদুনা মিন দুনিল্লাহি এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো তাদের থেকে সম্পর্ক ছিন্ন করছি, কাফারনা বিকুম আমরা তোমাদেরকে মানি না, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে চির শত্রুতা এবং চির ঘৃণা সৃষ্টি হয়ে গেল, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু যতক্ষণ না তোমরা এক আল্লাহর দিকে এক আল্লাহর প্রতি ঈমান আনবে, তাহলে এটা ঘৃণা করতে হবে, ক্রোধ থাকবে। পাঁচ নাম্বার, তাদেরকে অস্বীকার করবো, তাগুতকে অস্বীকার করবো, তাদের সাথে কুফুর করবো। কুফুর বলি ওই যে আছে না, আমায় একফুর বি তাগুত ওই উমিন, তাগুত সাথে কুফুর করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কি করতে হবে? ফামাই একফুর বি তাগুত, সূরায় বাকারা 256 নম্বর আয়াতে আছে। তাহলে আমরা তাগুত চিনলাম, এখন তাগুতকে বর্জন করবো কেমনে তাও চিনলাম। কয়ভাবে বর্জন করবো তাগুতকে? কি কি কে বলতো? পাঁচটা কে বলতে পারেন? আচ্ছা এক একটা বলেন, একজন একটা বলেন। আকিদা পোষণ করবো যে তাগুতের সাথে আমাদের কোনো সম্পর্কে বর্জন করতে হবে না। আচ্ছা গেল একটা। দুই নম্বর কি? তাগুত থেকে নিরাপদ দূরে থাকার মাধ্যমে। তিন নম্বর কি? শত্রুতা পোষণ করার মাধ্যমে। চার নম্বর কি? ঘৃণা এবং ক্রোধ প্রকাশ করবো। আর পাঁচ নম্বরে তাগুতকে অস্বীকার করবো। দলিল সহ মুখস্থ করবো ইনশাআল্লাহ। এটা আমাদের কিতাবুত তাওহীদ যাদের কাছে আছে, কিতাবুত তাওহীদের শেষে আছে কিন্তু সবগুলো। আমাদের প্রথম দিকের যে বই ছিল কিতাবুল ঈমান, কিতাবুত তাওহীদ, এই বইগুলো যারা সংগ্রহ করেছেন ওই কিতাবুত তাওহীদের শেষে পুরো আলোচনাগুলো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন আছে কার কার? হাত উঠাবেন আগে, উঠে রাখেন, উঠে রাখেন। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো জন, বারো জন বাজে, বারো জন ছাড়া প্রশ্ন করতে পারবো না। মানে একটা প্রশ্ন লিখিত আছে, এক দিয়ে নেই। আমি বিভিন্ন দলকে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য ও ভোগবিলাসের যে উপকরণ দিয়েছি আপনি তার প্রতি দৃষ্টি দেবেন না। আল কোরআন সুরা তাহা আয়াত নামে এত আয়াতটির ব্যাখ্যা চাই। এটা তো স্পষ্ট আয়াত যে দুনিয়াতে যে সমস্ত সম্পদ আছে এগুলোর দিকে দৃষ্টি না দেওয়া, এমনি ব্যবহারের জন্য যা প্রয়োজন সেটু গ্রহণ করা, আর এর বাইরে অতি সাজসজ্জা অপ্রয়োজনীয়, যেমন দুনিয়াতে বড় বড় অট্টালিকা তৈরি করা আছে, এটা আমার দেখে মনে হচ্ছে আরে আমি যদি একটা বড় বিল্ডিং তৈরি করতে পারতাম, টাওয়ার নির্মাণ করতে পারতাম, এটা হচ্ছে এটার অর্থ যে এই যে সৌন্দর্য এগুলো আপনি তাকাবেন না। মমিন মমিনদের মধ্যে সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ কোরআন হাদিসের আলোকে কেমন হবে, এটা আমার একটা আলোচনা আছে উখুয়াতুল ইসলাম, এটা আমরা শুনে ক্যাসেটে আছে, বিস্তারিত শুনি, এটা বিস্তারিত একটা আলোচনা বিষয়। হাদিসে বলা আছে আল মুমিনুনা ফি তাওয়াদ্দুহুম ওয়া তারাহমিহিম, মুমিনদের ভালোবাসা এবং পরস্পর দয়ার মাধ্যমে কাজ আছে দিন ওয়াহিদ, তারা একটা দেহ সমতুল্য, হ্যাঁ একটা দেহ সমতুল্য, একটা দেহের কোন একটা জায়গায় যদি আক্রান্ত হয়, চোখে আঘাত পাইলে পুরো দেহ আক্রান্ত হয়ে যায়, ব্যথা পায়, হাত কেটে গেলে পুরো দেহ ব্যথা পায়, মুমিনরা সবাই এরকম একটা দেহ সমতুল্য। কোরআনে বলা আছে রুহামাও বাইনাহুম আশিদ্দা আলাল কুফার রুহামাও, এরা কাফেরদের বিরুদ্ধে কঠোর হবে, নিজেদের পরস্পর কি হবে শরীদ হবে, ফুলের কলিগুলো যেমন একটা সঙ্গে লেগে থাকে এরকম ভাবে রুহামাও বাইনাহুম, মুমিনরা মুমিন একসাথে একটা কি হবে মিলে থাকবে, পরস্পর ঝগড়াফাত করবে না। কোরআনে বহুত বলা আছে, চরিত্র বলা আছে। জি এবারে ডান দিক থেকে আপনি বলেন না। জি হ্যাঁ, আমরা দশ মিনিটের দাঁত থাকবে না হ্যাঁ ঠিক আছে, দেখা হবে কিছু নেই, ঠিক আছে, তোমাদের আর থাকবে না। আপনি বলবেন যে তোমাদেরটা যদি পাওয়া যায় তাহলে তোমার দাঁত থাকবে, তুমি বলো তোমার দাঁত, তোমার দাঁত আমরা ভাঙতে যাবো না, তুমি নিজে ভেঙে দিও। বলে এটা লিখে দিছে যখন তোমরা চ্যালেঞ্জ করো, বলে এটা তো তোমার না, আমাদের দরকার, আমাদের লিখে দিছি, ও যদি না পায় তাহলে বলে আসো, না পাইলে শুক্রবার আসো, দেখাও যে নাই না, বইটা নিয়েই সবাই ও তোমাদের বই নিয়ে আসো, না থাকলে দেখাও, তাহলে দাঁত ফেলাই দিয়ে অসুবিধা নেই। হ্যাঁ, ইসলামে রাজতন্ত্র আছে কিনা, তন্ত্র মন্ত্র ইসলামে নাই, ইসলামে এক মন্ত্র কোরআন, রাজতন্ত্র ইসলামে নাই, এটাকে মানুষেরা ভুয়া দলিল পেশ করে। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পরে 30 বছর খেলাফত চলবে, তারপরে কি হবে, মুলুক, মুলুকিয়ত আসবে, রাজতন্ত্র আসবে, এটা দ্বারা রাজতন্ত্রকে আল্লাহর রাসূল উৎসাহিত করেন নাই, পর রাজতন্ত্র এটা জোর করে বসে পড়ে চেপে বসবে, খেলাফতের বিপরীত জিনিস এটা, কাজে এটাকে বরং তানকিদ করেছেন। কাজে এইটাকে যদি দলিল পেশ করে রাজতন্ত্রকে জায়েজ করা, এটা হচ্ছে ওই সমস্ত আলেমদের কাজ, যে আলেমরা কি করবে, রাজতন্ত্রের অধীনে আছে, তাদের চাকরি করে, এখন তাদের কিছু গুণ গাওয়া দরকার, তারা এগুলো কি করে, কাজে এগুলোর থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। রাজতন্ত্র ইসলামে নেই, রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, এই এইগুলো যে আছে এগুলো ইসলামে নাই। ইসলামে বলা আছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইসলামের সুরা কেমনে তৈরি হবে, খলিফাতুল মুসলিমিন কিভাবে তৈরি হবে, আপনাকে দোয়া করেন ভালো করে বইটা আমাদের সামনে চলে আসুক। এই বইটা ছাপতে প্রায় কত লাখ টাকা লাগবে, 5 লাখ টাকার মতো লাগবে, এই টাকা উজাড় হচ্ছে না, বই ছাপা হচ্ছে না, ওই যে একামতের দিন যে বইটা আছে, এই সব ব্যাপার সব আছে, একেবারে খলিফাতুল মুসলিমিন কে হবে, নির্বাচন কেমনে হবে, তারপরে তার গুণ কি লাগবে, এই সবগুলো বিস্তারিত লেখা আছে একেবারে। এই বইটা আসলে ইনশাআল্লাহ আমাদের এই 1000 প্রশ্ন উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, হ্যাঁ, দলিল যে চায় সে কি আসল দলিল বুঝে, যদি বুঝতো সে পেয়ে যেত, কারণ তাবরিজ কবর সম্পর্কে হাদিসে বলা আছে, মেশকাতি হাদিসে দেশে পড়ায়, ওই মেশকাতি বলা আছে মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সাথে শিরিক করলো, ও যে পায় নাই এটাই দলিল যে ও কিছু বুঝেই না, কাজে ওরে বুঝেই লাভ নাই, আপনি ওরে দলিল দিন ও থেকে মাস সালাম সালামা, এরকম যারা দলিল যে আপনার কাছে দলিল আপনার দিবেন, আমাদের বই তো দলিল দেওয়া আছে না, দলিল মধ্যে যে আছে দলিল দেওয়া আছে, তাবিজের উপর যে বইগুলো আছে মার্কেটে, এই বইগুলোর মধ্যে দেখেন, বই আমার বই ছাড়া আরো তো বই আছে, তাবিজের উপর বই আছে বিভিন্ন সালাফিদের লেখা, ওটা দেখবেন। না বেশ হলে একটা না, এখন না, তাহলে একটা করতে পারেন, এখন গুরুত্বপূর্ণ একটা করেন, এত দূর থেকে আসছেন মানে একটা করেন। উপার্জিত অর্থ হারাম না, যদি আপনি যোগ্য হয়ে থাকেন, যদি আপনি ওটা যোগ্য হয়ে থাকেন এবং ঘুষ দিয়ে নিছেন, আপনার উপার্জন হারাম হবে না, কিন্তু কাজটা হারাম হয়ে গেছে, আল্লাহর কাছে খারাপ ভাবে তওবা করবেন, কাজ করতে পারেন তাও তওবা করবেন। যদি আপনি উপযুক্ত হয়ে থাকেন, আপনি যদি উপযুক্ত হয়ে থাকেন আর কাজ পেয়ে থাকেন, তাহলে ঘুষ দিয়ে যদি কারো হক নষ্ট করে থাকেন তাহলে ছেড়ে দিতে হবে, আর যদি ঘুষ দিয়ে ছেড়ে না দিয়ে তাহলে তওবা করে নেবেন, কাজটা তার হারাম হবে না, তবে এটা নিজে দেখবেন যে কাজটা করছে কাজটা আপনার অবৈধভাবে করছেন কিনা। আচ্ছা জি, পুরা দুনিয়ার ভিসা দেওয়া আল্লাহর পক্ষ থেকে, আমি যাইতে বললে জানার সুবিধা নাই, আল্লাহ বলছেন সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কান আকিবাতুল মুনজারিন, যে পুরা দুনিয়া আল্লাহ সফর করতে বলছেন, আল্লাহর পক্ষ থেকে ভিসা দেওয়া আছে, আপনি যাইতে পারলে কোনো সমস্যা নাই। জি, আমাদের হিসাব মতো পড়ে, কারণ হচ্ছে এই যে তারা কি করে, খালি তাগুত না, তো কোরআনে বলা আছে লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহর পরিবর্তে মৌলা বানাইও না, বন্ধু বানাইও না, মুরব্বী বানাইও না, যে ওদেরকে মুরব্বী বানাইবে বন্ধু বানাইবে সে ওদেরই একজন, আল্লাহর কোরআন শরীফে পুরো স্পষ্ট আয়াত, সেই হিসেবে তারা কি করে, তাদের বড় মুরব্বী আমেরিকা, আর এদের এমনভাবে ঢুকেছে বাচ্চাদের মনের মধ্যে, আপনি দোকানে একটা জামা কিনতে যায় আমেরিকান বড় দোকানে, বাংলাদেশ কিছু না, এটা ভালো না, ইন্দোনেশিয়া ভালো না, আমেরিকান হাতে হ্যালো একটু ভালো, হেলবন মানি আহলা খুব ভালো, তার মানে ওদের মন মগজের মধ্যেই আমেরিকা ঢুকে গেছে, খালি না মগজ দোলাই যেটাকে বলে তার অনেক উপরে চলে গেছে, এটা ভাষা নাই কোনো, এটা কত ঢুকে চলে গেছে। কাজে এরা যদি তাগুত না হয় তাহলে দুনিয়া তাগুত খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আচ্ছা জি, আরবার কে ছিল? জি একদিক থেকে আছেন, জি আপনি কি আগে হাত তুলছিলেন? হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। কি হতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না, আপনি যেহেতু বালিগ হওয়ার পরে প্রত্যেকে হালাল কামাই করার দায়িত্ব নিজের, আপনি যদি জানেন যে আপনার যাদের সাথে আপনি খাচ্ছেন ওদের কামাই হারাম আছে, বর্জন করা জরুরি। আপনি ঠিক আছে, আপনি মা বাবার খেদমত করবেন, ঠিক আছে, মা বাবা যদি মোশরেক হয় তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করার কথা বলা আছে, ভাইদেরকে দাওয়াত দিবেন, আপনাকে শত্রুতা মনে মনে থাকবে, দাওয়াত দেওয়া তো না যায় না, দাওয়াত দিতে থাকবেন। আপনি আজকে এক ভাই আমাদের যে প্রশ্ন করলো যে মাকে সে দাওয়াত দিচ্ছে কিন্তু মা কোনো ক্রমেই দাওয়াত শুনতেছে না, তো কি হবে? তারপরও দাওয়াত দিতে হইবে। মা বাবা আত্মীয় স্বজন যারা আছে এদের একটা অতিরিক্ত দাবি আছে, সেটা হলো আপনি বিরক্ত হবেন না। মা যদি মুশরিকাও হয় কাফেরাও হয় তারপরও মাকে কি করতে হবে? তার যে প্রাপ্য তাজিমটা করতে হবে, সম্মান রেখেই তাকে দাওয়াত দিতে থাকতে হবে, তার সাথে দুর্ব্যবহার করতে কোরআন হাদিস বলে না। তো ভাইদের বলা এটাই, আপনি ভাইদের সাথে এই করেন, যদি কোনো রকম না পারেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, আদর্শ আছেন, সালাম ইব্রাহিম তার বাপকে সালাম দিয়ে চলে গেছেন না, ওটা করতে হবে। জি হ্যাঁ, খাওয়া তো না দাঁড়িয়ে বলছি আমি, জি এহুদির ঘরে খাওয়া যাবে, এহুদির কামাই তার যদি কি হয় যে হালাল কামাই হয়, এহুদি যদি হালাল কামাই থেকে খায় তো খাওয়া যাবে। আমরা ইন্ডিয়াতে গেলে কি করি, ইন্ডিয়াতে যখন লেখাপড়া করছি ট্রেনে উঠতাম দুই রকম খাবার পাওয়া যায়, একটা লোক মাছগোস্ত আর একটা নিরামিষ ডাল, আমরা ডাল খাইতাম, সবজি খাইতাম নিরামিষ সবজি, এটা খাওয়া যাবে, আমি বসে কিনে খাচ্ছি হালাল, দাওয়াতে বোঝেন নাই। এরকম যদি ওরা জবাই করার ওদের জানোয়ার খাওয়া যাবে না, এখন যদি এরকম কিছু না থাকে আপনি খেতে পারেন, তবে আপনি হারাম জানার পরে আপনি হারাম খাবার খেতে পারবেন না, ওটা ওর জন্য হালাল যদি খাইতে পারবেন না। দেখি এহুদির ঘরে হিন্দুর ঘরে আপনি খাইতে পারেন, যদি কি থাকে তার খাবারটা হালাল হয়, মানে আপনি জানতেছেন খাবারটা হারাম, এই হারামের কারণে কি করা হচ্ছে আপনার? আপনি তো আপনার ভাইকে বর্জন করছেন এই জন্য না যে সে কি সে ভাই সেই হিসেবে না, বর্জন করছেন কি হিসেবে? তার কামাই হারাম সেজন্য বর্জন করছেন, কাজে কামাই হারাম হওয়া হিসেবে বর্জন করছেন, এটা অসুবিধা নেই, হিন্দুর ঘরে খেতে পারেন, এহুদির ঘরে খেতে পারেন, খ্রিস্টানের ঘরে খাওয়া যায় যদি সেখানে ইসলামের কোনো স্বার্থ থাকে। যদি খাবারটা দুইটা শর্ত, একটা হচ্ছে তার সাথে বন্ধুত্ব করার জন্য না, বরং তাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আর দ্বিতীয় হচ্ছে কি খাবারটা যদি কি হয় হালাল হয়, কয়টা শর্ত? দুই শর্ত। অমুসলিমদের ঘরে খাবারের জন্য শর্ত কয়টা? কি কি? একটা হলো দাওয়াত ইসলামের স্বার্থে, এক কথা ইসলামের স্বার্থে, দুই নম্বর কি খাবারটা হালাল। জি বলেন। কে আমাদের দেখা যাবে? হাদিস বলা আছে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার ফি লাইলাতিল বদর, তোমরা পূর্ণিমার চাঁদের যেরকম চাঁদকে যেমন দেখতে পাও আল্লাহকে তোমরা কিয়ামতের মাঠে দেখতে পাও, হাদিস বলা আছে। হ্যাঁ, আর কয়েক বিশ্বাস করি, বিশ্বাস করি একটু, হাসরের ময়দানে আল্লাহকে খালি দেখা যাবে না, মমিনরা বসে থাকবে, আল্লাহ তারা আসবেন, আল্লাহ এসে পরিচয় দেবেন, আল্লাহ তোমার আমরা বিশ্বাস করি না, আমাদের আল্লাহকে আমরা চিনি, তো কেমনি চিনো? আল্লাহ তারা তখন হাদিসে বলা আছে কুৎসিতে যে আল্লাহ তারা তখন কি করবেন, নিজের নড়ার পর্দা উঠাবেন, মোমিনটা দেখে সেজদা করে যাবে, এটা বলা আছে, কি আমাদের মাসি হবে এটা? জি একটা প্রশ্ন, একটা এখন একটা সে কোরআন হাদিসের ব্যবস্থা নিবে, তার দ্বারা সূরা নাস ফালাক আমল করবে, এটা দূর হয়ে যাবে। এটা আমাদের কিতাবুত তাওহীদের শুরুতেই এই তাবি জাদু সম্পর্কে লেখা আছে, কিতাবুত তাওহীদ যেটা আছে তো শুরুতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, একটা বড় চ্যাপ্টার আছে এর উপরে। জি, এরকম যদি কেউ নিশ্চিত দাবি করে তার বুঝতে হবে সে নিজেই একটা দাজ্জাল। এ নিজেই কি কেমনে দাজ্জাল হলো দলিল না? দাজ্জালুন শব্দের অর্থ হচ্ছে আসলে আলো আর অন্ধকার মিশ্রিত হওয়া। এখন আমরা বিশ্বাস করি দাজ্জাল আসবে, হাদিসের বলা আছে দাজ্জাল আসবে, এবং সে দাজ্জালের বংশ কি হবে বলা আছে, দাজ্জাল যুদ্ধ করবে। আর দাজ্জাল অপরিচিত হবে না, স্পষ্ট হবে না, সবাই তাকে চিনবে, মোমিনরা তো একের স্পষ্ট চিনবে। এখন যদি কেউ বলে দাজ্জাল রূপক অর্থে আমেরিকায় দাজ্জাল, দাজ্জাল এসে গেছে, এখন দাজ্জাল আসলে ইমাম মাহাদি হইতে হবে, ইমাম মাহাদি সে নিজেই হয়ে গেছে। দাজ্জাল যদি আপনাকে বলতে হয় ইমাম মাহাদি হবে না, মাহাদি নিজে নিজে মাহাদি হইলো আর কি করলো, এরকম দাবি টাবি আছে অনেকেরই। ওই যে শিবচরে একজন ইমাম মাহাদি বেরোয়েছে, মোহাম্মদপুরে একজন ইমাম মাহাদি আছে, এরকম আরো কয়েকজন ইমাম মাহাদির নাম শোনা যায়, এরা নিজেরা দাবি করেছে ইমাম মাহাদি। এবং এই লোকগুলোরই বক্তব্য হচ্ছে দাজ্জাল কি হয়ে গেছে। সরসিনা মাদ্রাসার মহাদ্দেস ছিলেন কায়েদ সাহ হুজুর নামে পরিচিত, জালোকাটি বড় মাদ্রাসা একটা আলিয়া মাদ্রাসা, আপনারা যারা পত্রপতি পড়েন দেখবেন আলিয়া মাদ্রাসা বোর্ডে প্রায় এক নম্বর দুই নম্বর হয়, তামিরুল মিল্লাতের পরেই ওটার স্থান থাকে, অনেক বড় প্রতিষ্ঠান। তো ওইটার যে প্রতিষ্ঠাতা কায়েদ সাহ হুজুর, উনি আমার যখন বয়স সহ ধরেন 10-15 বছর, তখনই বললেন ইমাম মাহাদি জন্ম হয়েছে তার 10 বছর বয়স। আমার বয়স যখন 10 বছর তখন শুনছি এরকম। তো আমি যখন মোটামুটিভাবে 30-এর কোটা পার হয়ে গেলাম, তখন একদিন ওনাকে পাইলাম বরিশালে, হজরত আপনি তো বলেছিলেন আজ থেকে আরো কয়েক বছর আগে, প্রায় 15-20 বছর আগে, ইমাম মাহাদির বয়স এখন 10 বছর, তো ইমাম মাহাদি তখন বুড়ো হয়ে যাচ্ছে, আর কবে সে বের হবে? উত্তর না দিয়ে সেগুলো পাগল টাইপের লোক হু হু করে চাষবাস শুরু করেছে, ভান করে পাশে চলে গেল, এই যে ভাবসাব নিয়ে চলে গেল। আর এই লোকটা বললো ইমাম মাহাদির বয়স তখন 10 বছর, আচ্ছা 10 বছর বয়স হলো এখন গেল কই? সেই হিসেবে উনি কবর চলে গেছেন, ইমাম মাহাদি কই চলে গেল? এইগুলো হচ্ছে ভুয়া কাহিনী। দেখেন এই বিষয়টা হচ্ছে, আমরা বিশ্বাস করি মাহাদি এটা কোনো নাম না, ইমাম মাহাদিরা শিয়ারা বানাইছে। মাহাদি হচ্ছে একটা উপাধি, হেদায়েত প্রাপ্ত, তার মানে কেয়ামতের আগে বিভিন্ন ফিতনা ফাসাদ হবে, এর মধ্যে মাহাদি আসবেন। মাহাদির নাম কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসমি ইসমি ইসমুহু ইসমি, আমার নামে তার নাম হবে, আমার বাপ মায়ের নামে তার বাপ মায়ের নাম হবে, এর হাদিসে বলা আছে। তো সে আসলে তো মুমিনরা এমনি চিনতে পারবে, কোন গোপনে আসবে না। তারপর ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি গোপনে আসবেন না, স্পষ্ট তার প্রমাণ থাকবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, কাজেই দাজ্জালও আসবে। এগুলো আরো অনেক বড় বড় লক্ষণ আছে, সেখানে পাওয়া যাবে। আমরা এতটুকু বিশ্বাস করি, এখন কেউ নিশ্চয়তা দিয়ে বলে দাজ্জাল এসে গেছে, তাহলে বুঝতে হবে যে ও নিজেও সত্য আর মিথ্যা মিলিয়ে বলার কারণে কি হয়ে গেছে, ও দাজ্জাল হয়ে গেছে। দাজ্জালের আগে অনেকগুলো দাজ্জাল আসবে, তার মধ্যে একটা। জি বলেন, কোন গ্রামে? আচ্ছা হ্যাঁ, ওইখানে পড়বেন, আবার জামাতে জোর করে নেবেন, জামাতে না থাকলে আপনি আপনার তরিকায় পড়বেন, ঠিক আছে? আর যদি এই তো সহি তরিকা, আমাদের তরিকা না, সহি তরিকা, আপনি কোরআন হাদিস ভালো করে পড়বেন। আপনি এইটা বলবেন না যে আমি ঢাকায় দেখে আসছি, বা আপনি বলবেন যে আমি হাদিস থেকে দেখাইবেন, আমার কথা বলবেন না, ঢাকায় দেখে সেটা বলবেন না। আপনি বরং বলবেন যে দেখেন বুখারীর হাদিসে সালাত এরকম পড়তে হবে বলা আছে, এটা আমি হাদিসে পাইছি, আমি দরকার হাদিস আপনি ধরে নেবেন কারো থেকে, না এসে 3 দিন থাকবেন, ধরে নেবেন। রমজানে আমাদের একটা কোর্স হবে এখানে, আপনারা যারা এরকমভাবে একেবারে জাহালাতের মধ্যে আছেন তারা ভালো করে শিক্ষা নেবেন। রমজান মাসে আমাদের এখানে 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত একটা কোর্স হবে, এখানে মাদ্রাসার ছেলেরা, আপনাদের মতো স্কুল ঘরের ছেলেরা যারা, এরা আসতে পারবেন। তবে শর্ত একটা আছে, সবাই মাদ্রাসার ছাত্রদের মধ্যে লেবাস লাগবে, টুপি লাগবে, চুল ছোট লাগবে, পাঞ্জাবি পায়জামা লাগবে, যাতে করে এরা সবাই মাদ্রাসার ছাত্র, এইটা যেন থাকে, এটা একটা ভিন্ন কারণ আছে। তো এরকম আসবেন, থাকবেন, আপনারা ভালো করে বুঝে নেবেন যে এইটা বুখারী হাদিস কোন আমলটা কোন জায়গায় আছে, দলিল সহ মুখস্থ করবেন, তারপর দলিল নিয়ে ওদের সাথে বসবেন, আস্তে আস্তে দাওয়াত দিবেন। আপনারা হঠাৎ করে ঝগড়া লাগাইবেন না, আর জামাত ত্যাগ করবেন না, মসজিদ ত্যাগ করবেন না। কারণ কি, মসজিদ ত্যাগ করলে যে কথা আগে বললাম, আপনি আলাদা হয়ে গেলেন, আপনার দাওয়াত দেওয়ার সুযোগ পাবেন না, তো সেই জন্য মসজিদে যাবেন। এখন রইল সালাত তো ওদের হয় না, রেজবি যেটা মারাত্মক জিনিস, এরা বিশ্বাস করে আল্লাহ নবী আলেমুল গায়েব। খালি আলেমুল গায়েব না, মোহাম্মদ খোদা নেহি খোদা আছে জুদা নেহি, মোহাম্মদ খোদা নয় রে খোদার থেকে জুদা নয়, এরকম গান গায় তারা, তাহলে এটা একটা পরিষ্কার মুশরিক। তো এরকম ভাবে এরকম পীর মুরিদগুলো তো সবগুলো আমাদের শিরিক আছে। আপনি সেক্ষেত্রে সালাত আবার করে নেবেন, আপনার সালাতটা আপনি আবার আদায় করে নেবেন, জামাতে ব্যায়াম করবেন, সালাত আবার করে নেবেন। জি, এদিকে কে যেন, জি, প্রথম নবী তো কেউ বলে নাই, হাদিসে বলা আছে ওটা, যে কি আছে এটা একটা ভিন্ন বিষয় আছে। নবুয়তের যে আল্লাহ তাআলা যে একটা মজলিস করেছেন কোরআনে আছে এটা, ওই মজলিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীদের থেকে একটা অঙ্গীকার নিয়েছেন, সেই হিসাবে কেউ কেউ বলতে চান যে আউয়ালু, কিন্তু আউয়ালু নবী বলা হয় নাই। আমার উম্মতরা মানে শেষে দুনিয়াতে আসছে শুরুতে জানা যাবে, এটা বলা আছে। আখিরুহুম বাআসান আব্বালহুম দুখুলান, আগমনের দিক থেকে শেষে জান্নাতে যাওয়ার দিক থেকে শুরু, এইটা বলা আছে হাদিসটা, এটা সহিহ হাদিস। কিন্তু নবী আগে আর আসলেন শেষে, আউয়াল নবী শেষ নবী, এটা সহিহ হাদিস নাই, এটা তৈরি করা মানুষের। সহিহ হাদিসটা ওরকম না, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সব নবীদের সামনে, এটা কোরআনে আয়াতই আছে, ওয়া ইযা আখাযাল্লাহু মিতসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদদিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্নাবি ওয়া লাতানসুরুন্নাহু। ওই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একটা বড় সম্মেলন করেছেন এবং সেখানে বলেছেন যে আমি তোমাদেরকে নবুয়াত দিব, রেসালাত দিব, তোমাদের পরে একজন নবী আসবেন, রাসূল আসবেন, তোমরা তার প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে, এই অঙ্গীকার তোমরা করলে কিনা, সবাই করলেন। তারপরে আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠাইতে লাগলেন, এটা আলাদা আরো হয় একটা অঙ্গীকার নিয়েছেন। এ থেকে বোঝা যায় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতটা আগের থেকে অবধারিত, সব নবীটা যেরকম অবধারিত আজল থেকেই, আগের থেকে অবধারিত। তো ওইটা থেকে এইটা বলা হয় নাই যে আমি আউয়াল নবী, আমি শেষ নবী, এটা কোনো সহিহ হাদিস নাই। জি, এদিকে কে জানছিল, জি বলেন। জন্ম নিয়ন্ত্রণ জায়েজ কিনা এটা জিজ্ঞেস করা হয়েছে। প্রথম বিষয় হচ্ছে এই, জন্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি এই হয় জনবিস্ফোরণ, আর লোক আসলে খাদ্য দেওয়া যাবে না, তাহলে এটা প্রথম নম্বর শিরিক। কোরআনে বলা আছে আমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে এমন কোনো বিচরণশীল জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নয়। অর্থাৎ সব মাখলুকের রিজিকের দায়িত্ব কার? কাজে জনগণ আসলে খাওয়ান যাবে না, আমার ঘরে আর বাচ্চা হলে খাওয়াতে পারবো না, এইরকম যদি উদ্দেশ্য হয় এটা শিরিক। দ্বিতীয়ত কোরআনে বলা আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা খাদ্যের অভাবের কারণে, দারিদ্রতার অভাবে তোমাদের অনাগত ভবিষ্যৎ সন্তানদের হত্যা করো না। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয় তাদের হত্যা করা বড় অন্যায়। কোরআনে আরেক আয়াতে বলা আছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুম ওয়া ইয়্যাকুম, আমিও তোমাদের রিজিক দেব ওদের দেব। তাহলে নাহজন আরজুকু হুম ওয়াইয়াকুম, তাদের রিজিক দেব তোমাদের দেব, তাদেরটা আগে তোমাদেরটা পরে, তার মানে ওদের উছিলে তোমাদেরকে রিজিক দেব। এই জন্য যদি খাদ্যের অভাবে বা আর সন্তান হলে আমি চালাইতে পারবো না, এই সব অভাবের কারণে হয়, এটা শিরিক, হারাম, জায়েজ নেই। আর যদি শারীরিক কোনো কারণে হয় সেক্ষেত্রে দুইটা শর্ত, একটা শর্ত হচ্ছে এই যে ডাক্তার বলেছে এই ডাক্তার ইমানদার ডাক্তার, আল্লাহকে ভয় করে, বিশ্বাস করে। সে বলল যে এই মুহূর্তে সন্তান নিলে বাচ্চার জন্য অথবা বাচ্চার মায়ের জন্য চিরস্থায়ী কোনো ক্ষতির আশঙ্কা আছে। এইরকম আশঙ্কা যদি থাকে, এক নম্বর শর্ত। দুই নম্বর, এই শর্তের উপর ভিত্তি করে অস্থায়ী কোনো ব্যবস্থা নিতে বলে, কি বলে? অস্থায়ী কোনো ব্যবস্থা নিতে বলে, তাহলে সেটা জায়েজ। স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় না, এটা আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করে দেওয়া হয়, তাগয়ির খালকিল্লাহ। এটা আপনারা শয়তানের আলোচনা বুঝেছেন। শয়তান বলেছিল যে আমার নির্দেশে ওরা কি করবে, ওরা কান কাটবে, ওরা আল্লাহর সৃষ্টিকে তবদিল করে ফেলবে। সেই শয়তানের মিশনকে সাহায্য করো, এটা জায়েজ না, হারাম। তাহলে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করা হারাম, জায়েজ না। রিজিকের ভয়তে স্থায়ী অস্থায়ী কোনোটা জায়েজ নেই, শুধুমাত্র মমিন মুসলিম আল্লাহকে ভয় করে। এরকম কোন ডাক্তার যদি বলে যে হ্যাঁ বাচ্চা নিলে পরে বাচ্চার জন্য অথবা বাচ্চার মায়ের জন্য স্থায়ী কোনো মারাত্মক ক্ষতি হবে, ছোট বড় ক্ষতি না, তাহলে কেবলমাত্র গ্রহণ করা যাবে, তাও কোনটা? অস্থায়ীটা। জি, আর কোন বাস্তবতা দেখতে হবে, তাহলে সেক্ষেত্রে বাস্তবতা দেখতে হবে। আচ্ছা জি, আর কোনো বিষয় আছে? কারো হাত তুলছিলেন, আর কেউ বাকি আছেন? সাত দিন পরে বলা আছে, এখন সাত দিন পরে যদি না করে থাকে তাহলে করা করতে পারে, দলিল নেই কোনো, হয়তো কাজা করলো আর কি, কোনো দলিল নেই এটা, ঠিক আছে? আর এটা ফরজও না ওয়াজিবও না। আসলে মানুষ আকিকার জন্য যে যত রকম কি করে প্রেশান হয়ে যায়, অন্য কোনো বিষয়ে কি হয় না প্রেশান, কারণটা কি জানেন? কারণ ছেলেরা বলি যায় যদি এবার এখানে ছেলের কি আছে, পার্থিব মায়া আছে, তো এই জন্য এটার জন্য মানুষ খুব কি করে উদ্গ্রীব হয়ে যায়। অথচ আকিকা করে ফরজ নাকি? এটা ফরজ বলা হয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিকা করো, শরীয়তের অন্যান্য ফরজের মধ্যে ফরজ না, বাকি করা সুন্নাহ, একটা করা ভালো, সাত দিনের মধ্যে করার কথা আছে। সাত দিনে নাম রাখবে, চুল কাটবে, ওই চুল পরিমাণ রৌপ্য বা স্বর্ণ কি করবে আল্লাহ রাস্তায় দান করে দিবে, আর আকিকা দিবে, ছেলে হইলে দুইটা বকরি, মেয়ে হইলে কি একটা বকরি দিবে, বস এটা বলা আছে হাদিসে। বেনামাজি এমনি দাওয়াত দেওয়া যায় আজকে, সেটা দেখেন আগে, এইটা আকিকার জন্য সম্পর্ক নেই। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? জি বলেন। গণতন্ত্র বিশ্বাস করে? আচ্ছা, গণতন্ত্র হ্যাঁ মিছিল করে, গণতন্ত্র করে, সালাদ দোহরাই বলুন, এতক্ষণ যাবো ওইটি আপনার জন্য করতে হবে, হয়ে গেছে। আজকে আরো কোনো প্রশ্ন নাই, আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। على نبينا محمد وعلى آله أجمعين. سبحان الله وبحمده، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.